عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا، والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم، للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وأزواج مطهرة ورضوان من الله، والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار، الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে বনেরা সোনাই অঞ্চলের এই ওয়ার্কশপে আজকে শুক্রবার দিনগত রাত এশার সালাত আদায় করার পরে দিনী আলোচনা করা ও দিনী আলোচনা শোনার জন্য জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন, তাই তার দরবারে শুক্রিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অনেক মর্যাদা আছে, আল্লাহর প্রিয় মজলিস। এই মজলিসে আল্লাহ পাক তাদেরকে আসার তৌফিক দেন যাদেরকে আল্লাহ পাক ভালো পাক, ভালো কাজের তৌফিক আল্লাহ পাক, আখরাতের কাজের তৌফিক আল্লাহ পাক তাদেরকেই দেয় যাদেরকে আল্লাহ পাক ভালো পায়, আর দুনিয়া কামাইয়ের তৌফিক আল্লাহ পাক যাদেরকে ভালো পায় তাদেরকেও দেয়, আর যাদেরকে খারাপ পায় তাদেরকেও দেয়। কথা বুঝতে পেরেছেন? দুনিয়া কামাইয়ের তৌফিক আল্লাহ পাক যাকে ভালো পায় তাকেও দেয়, যাকে খারাপ পায় তাকেও দেয়। বরং দেখা যায় দুনিয়ার তৌফিক আল্লাহ পাক যাদেরকে খারাপ পায় তাদেরকে বেশি দেয়, ঠিক কিনা? কিন্তু আখিরাতের কাজের তৌফিক আল্লাহ পাক তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই অবশ্যই ইমানদার, সবাই অবশ্যই মুসলিম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 14-15-16-17 নম্বর আয়াত পাঠ করেছি। চারটি সংক্ষিপ্তকালে তার ব্যাখ্যা, অল্প সময়ের মধ্যে ইনশা আল্লাহ তাআলা গভীর মনোযোগ সহকারে শুনেন, উপকৃত হব আমরা সকলে। আল্লাহ বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ পাক মানুষের সামনে সুন্দর করে তুলেছেন, মানে মানুষের সামনে সুন্দর করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, মনের কামনা বাসনার ভালোবাসাকে, প্রবৃত্তির তাড়নার প্রতি মহব্বতকে, ভালোবাসাকে মানুষের সামনে সুসজ্জিত করা হয়েছে। এই শাহওয়াত মনের কামনা। আবার বলছেন মনের কামনা বাসনা খাহিশা কোন কোন জিনিসের মহাব্বত তাদের সামনে সুন্দর সুসজ্জিত করা হয়েছে। এক নম্বর উল্লেখ করছেন নারীদের মহাব্বত, সত্য না মিথ্যা, মিনান নিসা। দুই নম্বর আল বানীন, সন্তানদের, ছেলে সন্তান হলে আরো বেশি ইজ্জত, তাই রব্বুল আলামিন আল বানীন উল্লেখ করেছেন। ওয়াল কানাতিরিল মুকান্তারা, ধনভাণ্ডারে, কিসের ধনভাণ্ডার, মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা, টাকা পয়সা, রিয়াল, টাকা, রুপিয়া, ঠিক না, ডলার, পাউন্ড, ওগুলোর মহব্বত, মহব্বতকে তাদের সামনে সুসজ্জিত করা হয়েছে। ওয়াল খাইলিল মুসাওমা, সুন্দর সুন্দর ঘোড়া, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, পূর্বেকার আগের জমানায় ঘোড়ার মহব্বত ছিল বেশি, বর্তমানে যদি আমরা বুঝতে পারছি না, কিন্তু কিছু সংখ্যক মানুষ এখনো আছে বুঝে বুঝে। ওয়াল খাইলিল মুসাওমা ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, উট, গরু, ছাগল, মহিষ, বাংলাদেশে আছে না, এর অন্তর্ভুক্ত চতুষ্পদ জন্তুর প্রতি তাদের মনে মহব্বত সৃষ্টি করা হয়, করে দেওয়া হয়েছে। গরুর মহব্বত খুব বেশি, যারা বাংলাদেশে কৃষি কাজ করে বেশি, ইন্ডিয়া আচ্ছা ওয়াল আনআম ওয়াল হাওয়, খেত কৃষি, মহব্বত মজুদ। আপনি এখানে কামাই করেন, যদি দু চার বিঘা জমি বাংলাদেশ বা ইন্ডিয়া কিনতে পারেন, তাহলে আমি কিছু একটা কিছু করেছি। হ্যাঁ, অথবা একটা এরকম খেত কামার বড় আকারে করতে পারেন, মাশাআল্লাহ, কিছু নেই, কমপক্ষে কয়েক শতক জমি কিনে রাখলে তবুও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যেগুলির কথা উল্লেখ করা হয়েছে, নারীর মহব্বত সবার মনে আছে, বলতে হয় না, নাহলে তো বিয়ে দিয়ে করবেন মানে। আচ্ছা, সন্তানাদির মহব্বত অবশ্যই মজুদ। টাকা পয়সার মহব্বত অবশ্যই মজুদ, স্বর্ণের মহব্বত অবশ্যই মজুদ, রূপার মহব্বত অবশ্যই মজুদ, গৃহপালিত জন্তু মহব্বত অবশ্যই আছে, আর কি, খেত খামারের মহব্বত, টাকা পয়সার মহব্বত, ধন দৌলতের মহব্বত, বড় বড় বিল্ডিং বা ছোট বিল্ডিং এর মহব্বত মজুদ। আচ্ছা, এই সব যদি আমরা নিয়মতান্ত্রিক ব্যয় করি, নারীর মহব্বত যদি নিয়মতান্ত্রিক, নারীর প্রতি ভালোবাসা রাখি নিয়মতান্ত্রিক, নিয়মতান্ত্রিক বুঝেন তো, তাহলে এগুলো আমাদের জন্য কল্যাণ। ছেলেদের প্রতি মহব্বত নিয়মতান্ত্রিক, শরীয়তের নির্দেশের অধীনে, শরীয়তের নির্দেশের অধীনে যদি আমি চলি, নারীর প্রতি মহব্বত রাখি, বিয়ে শাদি করি হালাল উপায়ে, এগুলো কি উপকারী? উপকারী কেন না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তীর ওয়াজ'আলাত কুররাতু আইনি ফিস সালাহ, তোমাদের দুনিয়া থেকে, দুনিয়ার বিষয়ের মধ্য থেকে নারীর প্রতি মহব্বত আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদি করেছেন, মা আয়েশা নবীর স্ত্রী কিনা, খাদিজা নবীর স্ত্রী কিনা, উম্মে হাবিবা নবীর স্ত্রী কিনা, জায়নব নবীর স্ত্রী কিনা, এরকম আরো স্ত্রী যারা রয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, এটা গুণ। কিন্তু আপনি নিয়মতান্ত্রিক বিয়ে শাদি না করে আপনার সম্পর্ক দশটার সাথে আছে কিনা, খ্রিস্টান ধর্মে এক বিয়ের অনুমোদন দেয়, কয়টা? একের অধিক নাই, কিন্তু কয়টার সাথে সম্পর্ক? আর আমাদের ইসলামে আল্লাহ পাক চার বিয়ে করার এক সাথে চারজন নারীকে বিয়ে করে আপনার অধীনে রাখার অনুমোদন অনুমোদন দিয়েছেন রব্বুল আলামিন, দিয়েছেন কি না? আলহামদুলিল্লাহ, নিয়মতান্ত্রিক বিয়ে করে না। আমাদের তো এরকম হয় টার্গেট, ইস্তাগফিরুল্লাহ আলাদি। বর্তমান আমরা বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। বিয়ে করার আগে কতটা বিয়ে করে বাবা, ঠিক কিনা? এই যে আপনি দেখেন কি অবস্থা বিভিন্ন পার্ক গুলিতে, ওই পাওয়া যাচ্ছে কিনা? বলছে কি, সি ইজ মাই গার্লফ্রেন্ড, আর ও বলছে হি ইজ মাই বয়ফ্রেন্ড, বলছে কিনা? আপনারা তো খুব বুঝি, মোবাইল টোবাইল সব মজুদ। ভয় করো আল্লাহকে, ইত্তাকুল্লাহ, ভয় করেন আল্লাহকে। এমন নারীর সাথে সম্পর্ক করতে নাই যে নারীর সাথে অন্যের সম্পর্ক রয়েছে, যে নারী বেহা আপনায় বেলেল্লাপনায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, এরকম নারীকে বিয়ে করবেন না। কথা বুঝতে পেরেছেন? যেসব যুবকেরা এখন বিয়ে করেনি ভালো করে বুঝো, আর যারা বিয়ে শাদী করেছেন ওদেরকে নিয়ন্ত্রণে রাখুন, না হয় কিন্তু আপনি জিম্মেদার তাদের ব্যাপারে। কিয়ামতের দিন আপনাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন? বেবিচারী বেবিচারীকে বিয়ে করে, ভালো লোক ভালো মহিলাকে বিয়ে করে। আত-তাইয়িবা লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুন লিত-তাইয়িবাত আল-খাবীথাতু লিল-খাবীথিন ওয়াল-খাবীথুনা লিল-খাবীথাত। খবীথ নারী খবীথ পুরুষের জন্য, খবীথ পুরুষ খবীথ নারীর জন্য, ভালো পুরুষ ভালো নারীর জন্য, ভালো নারী ভালো পুরুষের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তৈয়িব হতে চান না খবীস হতে চান? খবীস বুঝো তো, খবীসের তর্জমা করতে হতো না, অসৎ হলে আল্লাহ তাই বলেছে, الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. خبيث পুরুষ খবীথ নারীর জন্য, খবীথ নারী খবীথ পুরুষের জন্য, ভালো পুরুষ ভালো নারীর জন্য, ভালো নারী ভালো ভালো পুরুষের জন্য। যারা ভালো তারা ওইসব দুষ্কাজ থেকে তারা মুক্ত। অর্থাৎ আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পুরুষ ছিলেন কিনা? তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব স্ত্রী ছিলেন ওরা সবাই কি ভালো নারী ছিলেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্র, যেভাবে পূত পবিত্র, ওইভাবে তার নারীগুণ পূতা পবিত্রা। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্র, মা আয়েশা ওইরকম পবিত্র নারী, ঠিক কিনা? খাদিজা ওইরকম পবিত্র নারী, উম্মে হাবিবা পবিত্র নারী, যায়নাব পবিত্র নারী, সফিয়া পবিত্র নারী, উম্মে হাবিবা পবিত্র নারী, এমনি ভাবে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা পবিত্র নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্র, ওইভাবে তার নারীরাও তার স্ত্রীরাও সবাই পবিত্র, আর ওরা হচ্ছে আমাদের সকলের মা। বলেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, ঠিক কিনা? যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানীন ওয়াল কানাতীরিল মুকান্তারা। বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চার প্রয়োজন আছে। অনেকে কি করে বিয়ে করেই আগে ভাগে বলে, আগে ভাগে ব্রেক করে, ব্রেক ব্রেক বুঝেন, প্রথমেই বাচ্চা নিতে চায় না, মনোবাসনা পূরণ করতে চায়, এরকম করে কিনা অনেকে? বাচ্চা কাচ্চা হ্যাঁ নেই, বিয়ে যদি করেছে তার মানে আগে ভাগে তারা সম্পর্ক মানে চুক্তি আর প্রথমে নেবে না বাচ্চা, এটা দুষ্কৃতি, এটা ভালো না। বুঝতে পারছেন আপনারা? দোষ না, দোষ ভালো না, বন্ধ করো না। তো প্রথমে বলতো বন্ধ, বলছে বলেছিল ওই ফ্যামিলি প্ল্যানিং মাস্টার না, বলে ডিলে দা ফার্স্ট স্পেস দ্যাট ইউ ক্যান স্টপ দি থিং, বুঝতে পাচ্ছেন? তো ওই কোন জমানায় ছাত্র জীবনে আমি দেখেছি, বড় সাইন্টিস্ট দেখিয়েছিল যখন বাংলার জমানায় ওই ফ্যামিলি প্ল্যানিং সিস্টেম শুরু হয়েছিল না, জন্ম নিয়ন্ত্রণ, ওই সময় বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে। ওই সব ভাই জানে বেশি আমার থেকে, বেশি আশির দশক বলছে কি ডিলে দা ফাস্ট, ডিলে দা ফাস্ট মানে এক বিলম্বে প্রথম, তার মানে কি বাংলায় লিখেছে বিলম্বে প্রথম, প্রথম বাচ্চা নিবে না, বিলম্ব করবে। তারপরে যখন বিলম্ব তিন বছর চার বছর বাচ্চা আসলো, স্পেসটা সেকেন্ড, দ্বিতীয় বাচ্চা নিবে, বুঝছেন? একটু পরে যখন দ্বিতীয়টা হয়ে গেল স্টপ দি থার্ড, তৃতীয়টা বন্ধ। আপনারা কি এতে রাজি নাকি? এতে যদি রাজি হন তাহলে তো আপনার নবীর উম্মত না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ, মুকাফিরুম বিকুমুল আমবিয়া ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বেশি বেশি করে বাচ্চা জন্মদানকারী, বেশি বেশি করে স্নেহময়ী নারীদেরকে দেখে তোমরা বিয়ে করো, কারণ আমি তোমাদের মাধ্যমে কিয়ামতের দিন অন্যান্য উম্মতের উপর, অন্যান্য নবীদের উপর গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা অনেক বেশি। আপনারা কেন আগে আগে কম, আল্লাহ যদি না দেয় সেটা ভিন্ন হতো, কিন্তু আপনি আগে আগে বন্ধ করে দিলেন, বন্ধ করবেন না চালু রাখবেন? শুধু এরকম যেন না, শুধু আল্লাহ ফুর্তি ফুর্তি ফুর্তি লক্ষ লক্ষ টাকা কামাই করে পড়ে বাচ্চা কি, এরকম মানুষ আছে কিনা এখানে? বিল্ডিং বানিয়েছে নাই বাচ্চা, তো কি করবে এই পয়সা দিয়ে? নিজে মাহরুম, বাচ্চা যদি থাকে আপনি চলে গেলেন বাচ্চা আপনার জন্য হাত তুলে দোয়া করবে, হাত না তুলেও দোয়া করবে, বলবে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি আপনাদের বাবা মা বাবার জন্য দোয়া করেন কিনা? যারা দোয়া করেন একবার হাত তুলে, সবাই করে আলহামদুলিল্লাহ হাত নামা। আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, আপনারা কি চান না আপনাদের পরে আপনাদের সন্তানেরা আসবে আর ওরা আপনাদের জন্য দোয়া করবে? যারা দোয়া চান তারা আবার হাত তুলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে তুমি যেভাবে তোমার বাবার জন্য দোয়া করছো, তুমি যেভাবে তোমার মায়ের জন্য দোয়া করছো, ওইভাবে তুমি তোমার সন্তান রেখে যাও, অনেক সন্তান যে তুমি চলে যাওয়ার পর তোমার জন্য তোমার তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু ছেলে সন্তানই দোয়া করে, মেয়ে সন্তান দোয়া করে না? করে। আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, ছেলে সন্তান বেশি দোয়া করবে না মেয়ে সন্তান বেশি দোয়া করবে? আপনাদের পরীক্ষিত না এমনি বলেছ? সবাই জানি আল্লাহ আকবার, বল আল্লাহ আকবার। তাহলে ছেলে সন্তান হলে খুশি আর মেয়ে সন্তান হলে কেন নারাজ? আছে কিনা এরকম মানুষ? কেউ আছে এরকম? মেয়ে সন্তান হলে নারাজ হবে কেউ আছে? আমি আপনাকে বলতে চাই, আল্লাহ আপনাকে যা দেন যদি আপনি তাতে সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি বলেন না, আল্লাহ তুমনে মুঝে লড়কি দি হ্যায় মাইন ইস পর রাজি নাহি হুঁ, মুশকিল হ্যায়। একটা কথা হলো উর্দু কিন্তু বক্তব্য প্রাগল, তুমি আমাকে মেয়ে দিয়েছ খুশি না ছেলে দিয়ে খুশি? তাই আমরা বলি, আমরা মুসলিম হিসাবে আমরা ছেলে পেলেও খুশি মেয়া পেলেও খুশি, আর আমরা সবাই চেষ্টা করব। বিয়ে সাথে আগে বলেছি, বিয়ে করার আগে দেখবেন নারীটা কিরকম হয়, শুধু দেখবেন না এরকম গ্রাজুয়েট, দেখবেন না এরকম এরকম ইজ্জতওয়ালা, দেখবেন না এরকম সম্পদশালী, দেখবেন না এরকম এরকম, আগে দেখবেন ওই নারীটা নেক কিনা, ভালো কিনা, নেককার কিনা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালেহ, দুনিয়া হচ্ছে ভোগ সামগ্রী, দুনিয়া হলো ভোগ সামগ্রী, ফায়দা উপকার লাভের মাধ্যম, এই ভোগ সামগ্রীর মধ্যে সর্বোত্তম ভোগ সামগ্রী হচ্ছে নেক সর্বোত্তম ভোগ সামগ্রী কোনটা? বাইরে গেলে আপনার স্ত্রী ভালো থাকে, আপনি বাড়িতে আছেন আপনার সামনেও ভালো, আপনি বাইরে গেলেও ভালো, সে নিজের ইজ্জতের রক্ষা করে, সে আপনার জানের রক্ষা করে, সে আপনার মানের রক্ষা করবে, সে আপনার বাচ্চাদের রক্ষা করবে, এরকম যদি নারী হয় তাহলে সে হলো আপনি আগে ভাগেই দেখছেন সুন্দরী, বড় ডিগ্রি, বড় পদবী, বড় ইজ্জতওয়ালা, আগে কাজ আছে ভবিষ্যৎ। আচ্ছা বলেন তো আমাদের আসল ভবিষ্যৎ দুনিয়া না আখেরাত? তো আপনি তো সবসময় বলেন ভবিষ্যৎ, বিয়ে করার আগে চিন্তা করে ভবিষ্যৎ, মানে এটা দুনিয়া, দুনিয়া কিসের ভবিষ্যৎ? আসল ভবিষ্যৎ আমাদের আখেরাত। দুনিয়া যদি বিতে যায় কোনো অসুবিধা নাই, বিফল গেলে দুনিয়া অসুবিধা নাই, কিন্তু আখেরাত যদি বিফল যায় তাহলে হলে মুশকিল। সত্য না মিথ্যা? আর দুনিয়া যদি পেয়ে যান আবার আখেরাত, আল্লাহুম্মা লাকাল হামদ, আপনি দুনিয়া পাবেন কিরকম? যদি আল্লাহর বিধিবিধান মেনে চলেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়াও দেবে আখেরাতও দিবে। আর যদি শুধু দুনিয়া চান, যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটুকু পাইবেন, পাবেন, কিন্তু আখেরাতে কোনো অংশ থাকবে না। যাই হোক, এই হিসাব সম্পর্কে কিছু আলোচনা আর পানি সম্পর্কে। ওয়াল কানাতিরুল মুকান্তা, টাকা পয়সা, মিনাত যাহা বলছে দনুকন্ডা স্বর্ণরূপা, মহব্বত, অসুবিধা নেই, কামাই করেছে হালাল কামাই করবে, হারাম কামাই করবেন না। যদি হালালের মাধ্যমে আপনার ধনভান্ডার হয়ে যায় আল্লাহ শুকরিয়া দেয়া করবেন, আর মালের জাকাত দেয়। বুঝতে পারছেন তো? সামনে রমজান মাস আসছে, বলবেন না হারাজ আল্লাহ 1 লাখ টাকা 2.5 হাজার মুশকিল, 10 লাখ টাকা 25 হাজার মুশকিল, 20 লাখ টাকা 50 হাজার মুশকিল, 40 লাখ টাকার মধ্যে যদি 1 লাখ দিয়ে দিই অল্লাহ মুশকিল, এরকম আছে কিনা কিছু মানুষ? কিন্তু আপনার এরকম হবেন? খেয়াল করুন, যদি আপনি জাকাত আদায় না করেন, আপনি যদি স্বর্ণ রূপার জাকাত আদায় না করেন, অর্থাৎ টাকা পয়সার জাকাত যদি আপনি দুনিয়াতে আদায় না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার জন্য আগুনের তক্তা তৈরি করবেন। তারপরে আগুনের তক্তা তৈরি করার পরে খেয়াল করেন, ওই আগুনের তক্তা গুলোকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হবে, সেকা হবে। তারপরে আপনার কপালে, আপনার পার্শ্বে, আপনার পৃষ্ঠে ওই ওই তক্তাগুলি দিয়ে, কিসের তক্তা? আগুনের তক্তা, জাহান্নামের আগুন দিয়ে সেকা, ওই সব তক্তা দিয়ে আপনার কপালে, আপনার পার্শ্বে, আপনার পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। যদি আপনি যাকাত, মালের যাকাত আদায় না করেন, তো আপনি কি বলেন? যাকাত আদায় করবেন তো সময়? ভয় করুন আল্লাহকে, চাই রমজান মাস, রমজান মাস ছাড়া আপনার, আপনি সম্পত্তির মালিক হয়েছেন, সব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে, 1 বছর যাওয়ার পর আপনাকে যাকাত আদায় করতে হবে। ওয়াল কানাতিরুল মুকান্তারাতি মিনাল জিহাদ, স্বাভাবিক মহব্বত রয়েছে, এভাবে আল্লাহ বলেছেন, মালের মহব্বতের প্রতি তোমাদের সামনে মালের মহব্বতকে, মালকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, ভালো নাকি? যেহেতু মানুষ আমরা লুট থাকবেই, কিন্তু অবশ্যই অবশ্যই লুটকে নিয়ন্ত্রণে রাখবে, ঠিক কিনা? হারাম পথে যাবেন না, হালাল পথে থাকবেন, এমনকি সন্দেহ থেকেও বাঁচতে হবে। দামা ইয়ারি বুকা ইলা মা লা ইয়ারি, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়ে তোমার মনে সন্দেহ জাগে দাগ জাগে তা পরিত্যাগ করো, আর যাতে সন্দেহ নাই তা গ্রহণ করো। আপনি দেখলেন একটা বিষয় কামাই করছে, সব কামাই, মনে সন্দেহ, সই সই, মুমকিন হালাল, মুমকিন হারাম, তো কি করবেন? এর থেকে দূরে থাকবে, তাই না? বুঝতে পারছেন? মুমকিন হালাল, মুমকিন হারাম, একদম নিশ্চিত আপনি হালাল, আপনি গ্রহণ করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আচ্ছা, তারপরে চতুষ্পদ জন্তুর প্রতি মহব্বত, খেত খামারের মহব্বত, এগুলো সব ঠিকই আছে। আল্লাহ বলছেন কি, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো পার্থিব জীবনের ভোগ বিলাস। আর আল্লাহর কাছে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআ, আল্লাহর কাছে সর্বোত্তম ঠিকানা রয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আপনি দেখেন সর্বোত্তম ঠিকানা কি? আল্লাহ বলছেন, কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان বসীরুন বিল ইবাদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, আপনার মত কি বলবেন? তুমি কি আমাদের, আমি কি, আমি কি তোমাদেরকে এই সব দুনিয়ার যে সব ভোগবিলাস আছে এত কম জিনিস সম্পর্কে বলে দেব না? আও নাব্বিউকুম বিখাইরিন মিন দা, টাকা পয়সা থেকে আরো ভালো জিনিস, নারী থেকে আরো ভালো জিনিস, সম্পদ থেকে আরো ভালো জিনিস, ক্ষেত খামার থেকে আরো ভালো জিনিস, চতুষ্পদ জন্তু থেকে আরো ভালো জিনিস, এগুলো সম্পর্কে বলে দিব? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করতে কি বলেন, বলবেন? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি কি বলে দিব? আমরা কি বলবো? তোর জবাব কি? অবশ্যই বলুন। তারপরে আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিচ্ছে, বলার আগে আলাদা জি, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেসব জান্নাতের নিম্ন দেশ দিয়ে রয়েছে নদীনালা জারি, নদীনালা জারি আছে কি বলেন? এরকম পানির নদীনালা, এটা এটা কি হেলথ ওয়াটার না পরিশুদ্ধ পানি? এরকম পানি না, এটা জান্নাতি পানি, বুঝেন না আপনারা? জান্নাতি পানি না কি? হ্যাঁ হ্যাঁ, এই পানিতে বড় থাকতে পারে, ক্ষতি থাকতে পারে, কিন্তু জান্নাতি পানিতে বিন্দু মাত্র ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পানি পান করবেন কিন্তু পেশাব করার প্রয়োজন হবে না, জান্নাতি খাবার খাবেন কিন্তু পায়খানার প্রয়োজন হবে না। তো এটা ভালো পানি না জান্নাতের পানি? ভালো লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যারা জান্নাতে চলে যাবে, চলে যাবে ওরা জান্নাত থেকে কখনো বের হবে না, চিরকাল জান্নাতে জান্নাতে থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি চিরকালের জন্য জান্নাতে যেতে চান? যারা জান্নাতে যেতে চান মনোযোগ সহকারে মনে মনে আবার হাত তুলো, ইয়া রব আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও। আসেন এবারে কিছু গুণ শুনেন জান্নাতিদের, শুধু বললে আমি জান্নাতি যেতে চাই কিন্তু কাজ নাই হবে নাকি? আল্লাহ তাই চিরকাল জান্নাতে থাকবেন, এইগুলো আরো সুন্দর এর আগে দিয়েছেন জান্নাতে আরো কি পাবেন? ওয়া আজওয়াজুন মুতাহহারা, পাক পবিত্র স্ত্রী, দুনিয়ার স্ত্রী যতই ভালো হোক না কেন, দুনিয়ার স্ত্রীর মধ্যে নাপাকি আছে কিনা, মাসিক ঋতু আছে, আরো কত কিছু আছে, কিন্তু যখন জান্নাতে যাবে এগুলো কিছুই নেই। সুবহানাল্লাহ। তুমিও পাক, তোমার স্ত্রীও পাক, তুমিও পাক, তোমার স্ত্রীও পাক। দুনিয়ার যে স্ত্রী সে যদি তোমার ভালো হয়ে থাকে আর সে তাকেও যদি তুমি দুনিয়া এই জান্নাতে পাও সেও ওই সময় পাক হয়ে যাবে, এইরকম নাপাকি বলতে কিছুই থাকবে না। আর হুর আইন যদি পাও তাহলে তো আর বলতেই হয় না। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। ওয়া আজওয়াজুন মুতাহহারা ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ, আর আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ মানুষকে জান্নাতদেরকে জান্নাতে প্রবেশ করাবার একদম লাস্টে বলবেন তোমরা কি চাও, তোমরা কি চাও জান্নাতে যেতে? তারা বলবে ইয়া আল্লাহ আমরা আর কি চাই, আপনি তো সবই দিয়ে দিলেন, আর কি চাই? সা জান্নাতে যাওয়ার পরে আর কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গাফুরির রাহিম। জান্নাতে তুমি চলে যাওয়ার পর তোমাকে বলা হবে তোমার মন যা চায় তাই জান্নাতে প্রস্তুত রয়েছে, তুমি যা তলব করবে তাই তোমার সামনে উপস্থিত হবে। নুজুলান মিন গাফুরির রহিম, এই মেহমানদারি স্বয়ং ক্ষমাশীল দয়াশীল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে বড় ওইভাবে তার মেহমানদারিও বড়। যে বাচ্চা মোহাম্মদ হয় না, বাচ্চা সালমান, অথবা সালমানের ছেলে, ছেলে যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে কিরকম খাওয়াবে, ঠিক কিনা? বড় কিনা? বড় লোকের খাবার দাবার অনুষ্ঠান এরকম বড় হয়, আর রব্বুল আলামিন যখন আপনাকে খাওয়াবেন তখন তার খাবারটা কি রকম হবে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলান মিন গাফুরির রাহিম। আচ্ছা আল্লাহ তখন বলবেন, তারা বলে আল্লাহ শুনছি, খালাস আল্লাহ বলবেন اليوم احل عليكم بضواني فلا اسخط عليكم بعده ابدا। আজকে আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম, এরপরে আমি আর কখনো তোমাদের প্রতি না খুশ আর নারাজ হব। এই হলো আল্লাহ। এবারে শুনে আল্লাহ বলছেন আমি আমার নেক বান্দাদেরকে দেখছি, এই গুণাবলী আমাদের মধ্যে আনা দরকার। কয়েকটি গুণ উল্লেখ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, যারা বলে হে রব নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। আপনারা সবাই ঈমান এনেছেন না? তো এই দোয়া শেখার দরকার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের পালন কর্তা, হে আমাদের মালিক, নিশ্চয়ই আমরা তোমার উপর ঈমান এনেছি, অতএব তুমি আমাদের গুনাহত মাফ করে দাও। আমিন। যারা নেককার তারাই দোয়া করবে। আজকে সারাদিন গেল আমরা প্রয়োজন আল্লাহকে বলেছি, আল্লাহ মন থেকে বলেছি, উনি হয়তো সালাত পড়েছেন কিন্তু ময়দান মন থেকে প্রয়োজন বলেছি আল্লাহ তুমি মাফ করো, আর দুই চুপ দিয়ে প্রয়োজন পানি বসে ঠিক না ভাই, বুঝে দরকার কি না? আজকে সারাদিন জুম্মার দিন, সর্বোত্তম দিন চলে গেছে, দিনের পর দিন যাচ্ছে, সময়ের পর সময় যাচ্ছে, যে সময় যাচ্ছে ওই সময় আর ফিরে আসবে না। একদিন আপনার সেই দেহ বিন্দিরাদি আল্লাহ তাকে সারা দিয়ে চলে যাবে না? তখন আপনি কি হলেন? আপনি যদি তখন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, এই সময় হবে না? বর্তমানে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا, হে রব আমরা ঈমান এনেছি অতএব তুমি আমাদের গুনাহ কত মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। দোয়া করবেন তো প্রত্যেকদিন, ইনশাআল্লাহ প্রত্যেকদিন দোয়া। আচ্ছা বলি, সালাত না পড়ে কি দোয়া হবে? না। সলাৎ নাই, এক নম্বর ইমানদার, এই যে এতক্ষণ তারা বলে গেল। আচ্ছা শুধু সলাৎ পড়ে কিন্তু ইমান নাই হবে? ইমান প্রথম নম্বর। তাই আল্লাহ পাক ইমানের শিক্ষা দিচ্ছে, তারা কি বলে? বলে হে রব আমরা ইমান এনেছি, অতএব তুমি আমাদের সকলের গুনাহ ক্ষমা মাফ করে দাও এবং জাহান্নাম থেকে নাজাত দাও। এটা হলো অন্যতম, ইমান এনেছেন দোয়া করবেন, আর দোয়ার প্রধান মাধ্যম হচ্ছে সালাত। বলেন আলহামদুলিল্লাহ, এই সালাত ছাড়তে নেই, আল্লাহু আকবার বলার পরেই আপনি দোয়া শুরু করে দিলেন। যেমন সূরা ফাতিহা, ফাতিহা এটা কি দোয়া না? কত সুন্দর দোয়া, ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। রব কি আপনি বললেন দোয়া না? নমাজ আপনি কিরকম দোয়া? দাঁড়ানো অবস্থায় দোয়া রয়েছে, রুকুতেও দোয়া রয়েছে, রুকু থেকে যখন দাঁড়ালেন তখনও দোয়া রয়েছে, সেজদায় গেলেন তখনও দোয়া রয়েছে, দুই সেজদার মাঝে বসেছেন তখনও দোয়া রয়েছে, আছে কিনা? আচ্ছা তাহিয়াত উদ্দেশ্যে দোয়া আছে কিনা? আলহামদুলিল্লাহ। তোমার ভাইরা খবরদার, সলাদ ছাড়তে নাই, সলাদ ছেড়ে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। যার মধ্যে সলাতের মর্যাদা যত বেশি আছে সে আল্লাহর ওলি তত বেশি হবে। আপনার মধ্যে আপনি সালাত পড়েন কিন্তু দেখলেন আপনার মধ্যে হারাম আছে, আপনি দেখলেন আপনার মধ্যে হারাম খুরি আছে, আপনি দেখলেন আপনার মধ্যে গরত কাজ আছে, আপনি সালাত পড়েন আপনাকে মনে করতে হবে আপনার সালাতের মধ্যে ত্রুটি আছে। এবারে আপনি সালাত পড়তে থাকেন, রবকে বলুন আল্লাহ তুমি আমার সালাতকে পরিপূর্ণ সালাত হিসেবে কবুল করে নাও, পরিপূর্ণ ভাবে সালাত দেয় তৌফিক দাও, রবকে বলো আর চেষ্টা করো, দেখো যখন তোমার সালাত পরিপূর্ণতা লাভ করবে তখন তুমি অটোমেটিকলি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, বলো ইনশাআল্লাহ। কারণ এই সংবাদ তো আমি বলি আমি দিইনি, আমার রব দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালাম মা তাসনাউন। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজকর্ম থেকে বাধা প্রদান করে, শরীয়ত বিরোধী বাধা কাজ থেকে বাধা প্রদান করে, জেনে রাখো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবার বড়, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়ার মধ্যে অন্যতম নিয়ামত আল্লাহর জিকির ইসলাম, ঠিক কি না? আল্লাহর জিকির নাই সব নষ্ট। ভাই আমার এই দোয়া করবেন, হে রব আমরা ঈমান এনেছি, হে রব তুমি আমাদের গুনাহকে ক্ষমা করো আর জাহান্নাম থেকে নেজাত দাও। এবারে আল্লাহ পাক আরো কয়েকটি গুণ উল্লেখ করেছেন, আপনারা যারা ঈমান এনেছেন আল্লাহর নেক বান্দা আপনাদের জন্য বলি আলহামদুলিল্লাহ, সবাই তো বলেন আমরা সবাই মুসলমান, সবাই মুমিন, তো তাহলে এই গুণগুলি আমাদের মধ্যে আনার চেষ্টা করি। আস-সাবিরিনা যারা সবর করে, যারা কি করে, যারা সবর করে, সবর সাধারণত তিন প্রকার, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর, বাঁচতে বাঁচার জন্য কি করতে হবে, যদি সবর না করেন পারবেন না আপনি বাঁচতে আল্লাহর নাফরমানি থেকে, বুঝছেন তো? আর আরেকটা আল্লাহর নির্দেশ পালন করার জন্য সবর, ফজরের সালাত উঠবেন আল্লাহ মুশকিল, ঘুমালাম দুইটা আজান হয় চারটা, উঠবো কি উঠবো আছে কিনা, একজন দুইজন না বেশিরভাগ, আস্তাগফিরুল্লাহ আলাযীম, ফজরের সময় নাই, তো আপনারা যদি এরকম করেন তো আপনারা কিরকম করে আল্লাহর নেক বান্দা হবেন? আমি যদি এরকম করি আল্লাহর নেক বান্দা হতে পারবো? তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ নেক বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত মসজিদ ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত মসজিদ ইনশাআল্লাহ। আপনি যেতে পারেন না, অসুস্থ দুর্বল হাঁটা হাঁটতে পারেন না চলতে পারেন না, তাহলে আপনি সুস্থ সবল মানুষ সচল মাশাআল্লাহ, প্রত্যেক দিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করেন আর মসজিদ অলসতা পেয়ে গেছে, আর কাজ করি তো পারি না কাজ সলাতে যেতে, কালকে আমাকে একজন বলেছে আস্তাগফিরুল্লাহ, বলেন তো এরকম হলে আপনি কি আল্লাহ নেক বান্দা হলেন, আপনি কি মুমিন বান্দা হলেন, আপনি কি দুর্বল ইমানদার, লা না আমরা দুর্বল ইমানদার, আল্লাহ পাক দুর্বল ইমানদারদেরকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে, সবল ইমানদারদেরকে ভালোবাসে। আমি আপনাদেরকে বলি আপনারা কাজকর্ম করে যদি আপনারা বেতনভুক্ত হিসেবে কাজ করেন, এখন তো বেশিরভাগ কবির দিয়ে দেয় আজাদ করতে, ওটা পারে আপনি 10 জন কর্মচারী রয়েছেন, আপনাদের এই 10 জনের মধ্যে কার দিকে তার চুপ করে, যে বেশি ভালো কাজ করে তার দিকে, হ্যাঁ হ্যাঁ আরেকজনের দিকে চুপ করবে যে হলো তার দিকেও চুপ করবে, কিন্তু এই দুই চুপ করার বেশ কম আছে কিনা, আপনি যদি ভালো কাজ করতে পারেন, হ্যাঁ কিছুদিন পর অটোমেটিকলি মিয়াদ রিয়াল জিয়া একটা কথা বললাম, আর না আপনাকে দিবে মুদির পুষি করে কিনা, আরো দুর্বল হ্যাঁ হয় না কাজ, সাহ বেতন দিয়ে দিলাম ঠিকই আছে কিন্তু হয়নি, পজিশন বাড়াও কিরকম এরকম করবো এরকম, একটা কথা বললাম আমাকে, হ্যাঁ তুই এরকম রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف আল্লাহর কাছে সবল মুমিন, সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন থেকে অনেক উত্তম এবং অনেক প্রিয়। আপনি নামাজ পড়েন না তো এবারে কি হলো, ফজর পড়েন না, আপনি সবল মুমিন না দুর্বল মুমিন? আপনাকে যদি আমি বলি আপনি দুর্বল মুমিন, রাগ করবেন কিনা? এখন তোমার ইমান মজবুত হয় না, রাগ করবেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ে না তার ব্যাপারে সে বলেছেন, তাকে বলেছেন কি, সে দুর্বল মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম থেকে বাঁচে না সে দুর্বল মুমিন, বলেন আল্লাহ নবী এখানে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবল মুমিন সে দুর্বল মুমিন থেকে অনেক ভালো, আল্লাহর কাছে অনেক প্রিয়, আপনি নমাজ না পড়ে আপনি কিরকম সম্মান হয়ে যাবেন? الذين يقولون ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين درجه শীর্ষ صبر করতে হবে আল্লাহর নির্দেশ পড়ে صبر করতে হবে আপনি যদি ঘুমান আজকে যখন ফজরের আযান হবে 3:50 এ আপনি যদি 3টায় ঘুমান তবু আপনাকে 3:50 এ ডাকতে হবে গিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সত্য না মিথ্যা আচ্ছা এরকম কিছু লোক আছে কিনা আছে কেউ হয়তো একদম দেখছি সময় কাজ হয়ে গেছে 3:12 মোল্লা আযান তো হয়ে যায় তবে খুব খালি শুইয়া বিশ্রাম আযান আলা তো এটা হলো ইমানি তাকওয়া বলো সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি ওই সারা যেমন দুর্বলই থাকবেন না সবল হবেন সবল হবেন বলো ইনশাআল্লাহ সবাই মন থেকে বলো ইনশাআল্লাহ ইয়া আল্লাহ তুমি তৌফিক দাও আচ্ছা আসসাবরিন আরেকটা সব কখনো কখনো দেখবেন হঠাৎ করে বিপদ চলে আসে আসে না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর নয় মাল ছিল এত চুরি হয়ে গেছে ভাই হয় মাঝে মধ্যে এই অবস্থায় সব তিন প্রকারের সব আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই তিন প্রকারের সবর আপনাদের মধ্যে থাকতে হবে আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে বিপদ থেকে মুক্ত রাখো আমিন আল্লাহ কাছে চাইবে কিন্তু বাইতাই যদি হয় আপনি ধৈর্যশীল হয়ে থাকতে হবে আসসাবরিন ওয়াসসাদিকিন যারা সত্যবাদী মিথ্যা বলে না কাজে সত্য কথায় সত্য কাজে সত্য কথায় সত্য এরকম যদি হন তাহলে আপনি জান্নাতি আল্লাহর নেক বান্দা আল্লাহর বিধান পালন করে আল্লাহর ফরমানবরদার একা থাকলেও আল্লাহর নাফরমানি করে না আল্লাহর হুকুম পালন করে মানুষের সামনে হলো আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নাফরমানি করে না সবসময় আল্লাহর বিধানে অনুগত থাকে সে হচ্ছে কানিতি ওয়াল মুনফিকিন আরেকটা গুণ হচ্ছে তা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ যা দিয়েছেন তা থেকে সে সদকা খেরাত করে যাকাত তো দিবেনই এর সাথে সাথে নফল সদকা করে নিজে খাবেন এটাও সদকা নিজের স্ত্রীকে খাওয়াবেন সদকা নিজের বাচ্চাদেরকে খাওয়াবেন সদকা নিজের মাকে খাওয়াবেন সদকা নিজের বাপকে খাওয়াবেন সদকা নিজের ভাইদেরকে খাওয়াবেন সদকা নিজের গুণদেরকে খাওয়াবেন সদকা আত্মীয়স্বজনদেরকে খাওয়াবেন সদকা বন্ধুদেরকে খাওয়াবেন সদকা বুঝতে পারছেন যদি আপনার সত্যিকারের মুমিন হন আর নিয়মতান্ত্রিক যদি খরচ করেন সব হবে সদকা বলুন আলহামদুলিল্লাহ আরেকটা গুণ আপনাদের ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহাব ফজরের পূর্বক্ষণে উঠে ওরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে লা ইলাহা ফজরের সময় সালাত কি রকম মিস হয় এর আগে ভাগেই তার আল্লাহর নেক বান্দাদের দুইটা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহাব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা শেষের রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে অবতরণ করেন আর আল্লাহ পাক নিজে ঘোষণা দেখেন মাইয়াদউনি ফাস্তাজিবালা মাইয়াসআলুনি ফামুতিয়া মাইয়াসতাগফিরুনি ফাগফিরালা কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তার চাইত বস্তু দিয়ে দেব সুবহানাল্লাহ কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে তার গুনাহটা মাফ করে দেব কোন সময় এটা বলেন আল্লাহ পাক ফজরের পূর্বে রাতের শেষ শেষ তো আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো ঠিক কি না বলো ইনশাআল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত পড়বে ফজরের সালাত অবশ্যই পড়বে আর রাতে 15 মিনিট 10 মিনিট সুযোগ বুঝে উঠো বুঝছো তো আধা ঘন্টা আগে উঠো রবকে ডাকো রবকে রাখো ওখানে আল্লাহর দরবারে আল্লাহর দরজায় তুমি শব্দ করো وَقْرَعِ الْبَابَ مُلِحًا مُدْمِنًا مَنْ أَدَابَ الْقَرْعَ لَا بُدَّ يَصِلْ রবের দরজায় তুমি সব সময় ওখানে নক করতে থাকো তার মানে তুমি তোমার রবকে সব সময় ডাকতে থাকো যদি তুমি তোমার রবকে ডাকতে থাকো তাহলে অবশ্য অবশ্যই তুমি তোমার রবের সন্তুষ্টি লাভ করতে পারবে যার ফলে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদৌস দান করবেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন রবকে সব সময় রব এমন মান ইয়াসআলিল্লাহ ইয়াতুব আলাই যে ব্যক্তি রবকে ডাকে না রবের কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট আপনি যত বেশি আল্লাহকে চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনি আমার কাছে আসলে আমি সেন্টার করতে মনে করেন দায়িত্বশীল আসেন একদিন দুই দিন তিন দিন, তারপরে কি অবস্থা হবে? কোন কোন সময় আসলে এরকম প্রথমবার আমার ভালো লাগে হয় কিনা, আমি যখন আপনার কাছে গেলাম তুমি একটু কাকা আমার ছাত্রদের বলতুম বলো উস্তাদ আপনি গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, একটা কথা বলো ঠিক না, এই তো তোমাদের এখানে আমি একদিন গেলাম দ্বিতীয় দিন যদি এরকম তাহলে কি অবস্থা হবে? টনক তৃতীয় দিন আর একটা, এই জন্য আমি ফ্রি কাজ করাতে চাই না, বুঝতে পারছি কোনো কাজ সগীর কবীর না মা, কারণ এটা আমরা জানি মানুষের কাছে একবার দুইবার তোমরা মানুষ মানুষ বৃষ্টি সবাই তার সমান ওইটা কিন্তু আরেক ওইটা মজুদ মুমকিন হাজারে একজন দশ হাজারে একজন ওইটা ভিন্ন কথা, আর না সাধারণত এরকম মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম দু তিনজন মানুষ আমার পরিচিত আছে যারা সুবহানাল্লাহি বিহামদি যারা আল্লাহ দুনিয়াকে পিছনে রেখে দেয় আমার আমি জানি আল্লাহ তাদেরকে যে রেখে দেন, আর কিছু মানুষ হয়তো আমার সাথে সম্পর্ক এটাকে শুধু ইয়া দুনিয়ার জন্য আছে কিনা, তো আপনারা কি এরকম হবেন নাকি আমি আপনার সাথে সম্পর্ক রেখে কিছু দুনিয়ার জন্য হবে না, আখিরাতের জন্য যদি আপনি আমার সাথে সম্পর্ক রাখেন আমি আপনার সাথে সম্পর্ক রাখি তাহলে এই সম্পর্ক এই ভালোবাসা হয়তো আমার জন্য আপনার জন্য নাজাতের কারণ হতে পারে, জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে জান্নাত লাভের কারণ হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাচ্ছি, এই যে অল্প আলোচনা করলাম আশা করি আপনাদের সকলের কাছে স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর মধ্যে থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বলছি, আমি না সালাতের কথাও বলেছি আপনি বলিনি পাঁচ ওয়াক্ত সালাত কয়েক পড়বে কিনা না, সবাই একটু হাত তুলে দেখান তো পাঁচ ওয়াক্ত হাত নামান, শাবান মাস মাশাআল্লাহ সামনে রমজান মাস সামনে কোন মাস সবাই জান্নাতে যেতে যাবে বলো ইনশাআল্লাহ, রমজান মাস আসছে আমরা কেউ যেন এখন থেকে প্রস্তুতি নিয়ে নেই এই রমজান মাসে কেউ যেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, সবাই যেন আল্লাহর রহমত লাভ করতে পারি এখন থেকেই ট্রেনিং নিয়ে নেই আজ থেকেই যেন আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, কয়েক পড়বেন ইয়া রব তুমি কবুল কর আমাকে আমার কথা শুনে এরকম বলবেন না, রবের কাছে বলো দেখো রব তোমার মনের দিকে থাকে, আমরা মানুষের চেহারা দিকে থাকাই আর রব কোন দিকে মনের দিকে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের শরীরের কাঠামোর দিকে মুখ মনের দিকে চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তোমার কাপড় সুন্দর আয় এদিকে তাকায় না, তোমার টাকা পয়সার দিকে তাকায় না, তোমার মন্ত্রিত্বের দিকে তাকায় না, তোমার উচ্চ পদস্থ উচ্চ পদবীর দিকে তাকায় না, আল্লাহ যেদিকে তাকায় তা হচ্ছে তোমার মন, সুবহানাল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আশা করি সবার কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, পৌঁছাচ্ছে না? যদি আপনারা সবাই মন থেকে বলেন মনে রেখে যদি এরকম থাকে যে আল্লাহ আমি পিছনে যত গুনাহ করেছি অনেক সময় নামাজ পড়িনি, আল্লাহ এখন থেকে পাক্কা ওয়াদা করলাম আল্লাহ পাক্কা ওয়াদা করলাম আমার পিছনে সব গুনাহ মাফ করে দাও আর এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত সালাত করব, যদি আপনাদের মনে যদি এই দৃঢ় সংকল্প থাকে তাহলে শুনেন আপনি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ পাক আপনাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, অন্তরের অন্তস্তর থেকে যদি আপনি এই সংকল্প করেন বুঝতে পারছেন আর কখনো সলা সলাৎ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সলাৎ পড়বো মন থেকে তওবা করো দেখো সব গুনাহ মাফ। আচ্ছা আরেকটা কথা আমি আবার আলোচনার মাঝেই আপনাদের সকলকে বলছি মা বাবার জন্য দোয়া করতে সব, আর আমি আপনাদেরকে বলছি আপনারা চেষ্টা করুন আল্লাহর কাছে চান সন্তান দিয়ে আল্লাহ পাক দিন আর সন্তান যেন নেক বানান সব, আল্লাহ যেন তৌফিক দিয়ে আল্লাহ যেন আমার আমাদের সন্তানদেরকে ভালো বানায় আর ওরাও যেন আমাদের জন্য এসে দোয়া করে। এবারে কথা হলো আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করবেন হবে, বাপের সাথে খারাপ আচরণ করবেন হবে, যদি আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ আপনার বাপের সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনার বাচ্চারা আপনার সাথে কি আচরণ করবে? ওই তো এক একটা ঐজি হবে, ঐজি বুঝেন তো বলতে হয় নাকি না তোমরা বুঝো না ঐজি আছে না একটা এরকম হবে নাকি বলো না ইনশাআল্লাহ। যদি আপনি ভালো ব্যবহার করেন মা বাবার সাথে আপনার সন্তানরা আপনার সাথে ভালো ব্যবহার হবে, কারণ আমরা জানি যেমন কর্ম তেমন ফল। আপনি খারাপ আচরণ আপনার মায়ের সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা বাবা তো নিয়মিত যে ব্যক্তি তার মা বাবাকে পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেদের মাধ্যমে দুইজন পেল বা একজন পেল, আর এদের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারলো না, এর মতো হতে পারে আর কেউ হতে পারে, এটা একটা নিয়মত। তাদের সাথে সদ্ব্যবহার করুন যথাসাধ্য। অনেক সময় এরকম হয় মা বুঝে না, বাপ বুঝে না, আছে না, তবুও তাদের সাথে আপনি নেক ব্যবহার করবেন, ভালো নরম আচরণ করবেন, আর তাদেরকে দোয়া করবেন। যদি কোনো মা বাপ কারোর উপর জুলুম করে থাকে তার সাথে সে কঠোর ব্যবহার করবে না, নরম ব্যবহার করবে, আর রবের কাছে দোয়া করবে, আল্লাহ আমার আম্মু আব্বুকে, আমার আম্মাকে আব্বাকে আল্লাহ এই ব্যাপারে বুঝার তৌফিক দিন। বুঝতে পারছেন? যদি কারণ মা বাপ এরকম থাকে কিন্তু খবরদার কঠোর ব্যবহার করতে নাই মা বাবার সাথে, হারাম। وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر او عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما الله বলেছে তুমি তোমার মা-বাবা যখন বড় হয়ে যায় বার্ধক্য উপনীত হয়ে যান তোমরা তাদের সামনে উপ শব্দ বলো না। উপ মানে কি? এমন শব্দ বলবে না যার মাধ্যমে তাদের মন কষ্ট পায়। ইয়া আল্লাহ মাফ কর, তাদেরকে তুমি দিবে না। আর কি বলবেন? দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব তুমি আমাদের আমার মা বাবার উপর ওই রকম রহম করো যেরকম তারা শৈশবকালে আমার উপর দয়া করেছে, আমার সাথে নরম আচরণ করেছে, ওই রকম তুমি আমার মা বাবাদের প্রতি রহম করো। আল্লাহ আমাদের সকলকে নেক বদলা দিন, আর নেক বানান, ফকির গরিব রাখুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ এই সংক্ষিপ্ত এই আলোচনায় আমি যা বললাম আর যা আমরা শুনলাম, আমার বক্তারা যা বলেছেন শুনেছেন আমরা শুনেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ আমার ছাত্র সহ অন্যান্য ভাইয়েরা যারাই এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে নেক বদলা দান, তাদের মনে ইমানের প্রতি, তোমার জিকিরের মজলিসের প্রতি, দিনি দরসের প্রতি, দরস কাহের প্রতি আরো মহব্বত তুমি সৃষ্টি করে দাও। আয় আল্লাহ তাদের এই আমল আমলকে উপলক্ষ করে আল্লাহ তুমি তাদেরকে খাঁটি মুমিন বানাও, আমাদের সকলকে মানাও, শিরক থেকে মুক্ত হওয়ার আমাদের সকলকে তুমি তৌফিক দাও। তোমার সব রকমের নাফরমান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।